দরজায় জীবন করিবে যায় জানা ঘুম ঘুম ঘুম ঘুম মে গরি করো যায় ঘুম ঘুম ঘুম ঘুম মে গরি করো যায় জীবন করিবে যায় জীবন করিবে যায় অজানা ঘুম ঘুম ঘুম ঘুম মে গরি করো যায় ঘুম ঘুম ঘুম ঘুম মে গরি করো যায় জীবন করিবে যায় জীবন করিবে যাই অজানাই ঘুম ঘুম ঘুম ঘুম মে গরি করো যায় ঘুম ঘুম ঘুম ঘুম মে গরি করো যায় আছে বন্ধু আছে নদীতে তুফান আছে আছে বন্ধু আছে তারো যে শেষ আছে আছে বন্ধু আছে তারো যে শেষ আছে আছে বন্ধু আছে হাতে আমার হাল আছে ওই মহাকাল নাচে ঝড়ে দুকাল দুনিয়ায় হাতে আমার হাল আছে ওই মহাকাল নাচে ঝড়ে দুকাল দুনিয়ায় পরানে কাপন লাগে তো বুঝে নাই রে পরানে কাপন লাগে তো বুঝে নাই রে পাহাড়ি তরঙ্গ লাগে তো বুঝে নাই রে পাহাড়ি তরঙ্গ আগে তো বুঝে নাই রে মাঝ তরিয়ায় হাত ভাঙে হাত কোথা তোর গুম গুম গুম গুম মে গরি করো যায় তুফানে ডুবিবে কি রে না হইতে ভোর গুম গুম গুম গুম মে গরি করো যায় হে দেখ দূরে ওই হে দেখ দূরে ওই কূল দেখা যায় গুম গুম গুম গুম মে গরি করো যায় গুম গুম গুম গুম মে গরি করো যায় জীবন করিবে যায় জীবন করিবে যায় অজানায় গুম গুম গুম গুম মে গরি করো যায়